পয়সা ভরালে চল পাগলি খেলব হলে পাতি চুরি করে ভেবেছিলি লুটে নিবি রূপ দেখিয়ে মাল হবে রে বল বদলি হবে রে বল হবে রে বল বদলি হবে রে আমি সাচ্ছা জুয়ারি ঠান্ডা গেলে করবি টাকি তাই তো ভাবি সুন্দরী আজকে যাব হ্যাঁ আজকে যাব মনে রাখিস আসবো আমি কাল ভালো থাকিস নইলে হবে তোর বুড়া হাল।